الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض مسرفون سورة مائدة 32 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ সামাজিক জীব, এই পৃথিবীতে বসবাস কালে তার জীবনে ভালো মন্দ দুই ধরনের অভিজ্ঞতা আসে। একটি মানুষ এই ভালো এই মন্দ, এই মন্দ এই ভালো, এই বিষয়ে আল্লাহ রাসূল একটু চমৎকার উদাহরণ দিয়েছেন যে মানুষের অন্তরগুলো হচ্ছে মুরগির পাখনার মতো। এই পাখনা যখন ময়দানে পড়ে, বাতাস যেদিক থেকে আসে পাখনা সেদিকে চলে যায়। আর এই জন্য তিনি আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, এটা বলার জন্য ইয়া মুসাল্লিফাল কুলুব সাল্লিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাল্লিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরসমূহ পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরগুলিকে তোমার দিনের উপরে দৃঢ় রাখো, বলুন আমিন। এই দোয়াটা আমাদের পড়ার জন্য আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন। প্রতি মুহূর্তে শয়তান মানুষের পিছনে কাজ করছে। শয়তান কখনো জিনের বেশ ধরে আসে, হৃদয়ের মধ্যে ধোকার সৃষ্টি করে, খটকা সৃষ্টি করে। শয়তান কখনো বন্ধুর বেশ ধরে মানুষের রূপ ধরে সামনে আসে এবং তাকে পদভ্রষ্ট করে, এটাই স্বাভাবিক। আর এই জন্য এর বিরুদ্ধে সবসময় নবী রসুলগণ মানুষকে উপদেশ দিয়ে গেছেন, তাদেরই সুন্নত অনুসরণ করে আমাদেরকে উপদেশ দিয়ে যেতে হয়। নবী রসুলগণ কারোর উপরে দারোগা হিসেবে আসেননি, আমরাও কারোর উপরে চাপ সৃষ্টি করার জন্য বক্তব্য দেই না, খুতবাও দেই না। শান্ত নগরী বলে পরিচিত রাজশাহী হঠাৎ করে অশান্ত হয়ে উঠল, কেন এর কোনো উত্তর কেউ দিতে পারছে না। এক সপ্তাহের মধ্যে কতগুলো মানুষের জীবন চলে গেল, বাপ মায়ের স্বপ্নের আকাঙ্ক্ষার ধন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষের দুটা ছাত্রছাত্রীর লাশ পাওয়া গেল রাজশাহীর নামকর হোটেল নাইস ইন্টারন্যাশনালে। পরদিনই আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিমের অকল্পনীয়ভাবে হত্যা করা হলো, যা আমরা কখনোই ধারণা করি নেই, যেমনই একটা শান্তশিষ্ট মানুষ এভাবে নিহত হতে পারে। আবার শুনছি গত রাত্রে ডাকাতি হয়েছে বাটার মোড়ে রাত 8টার সময়, এখন রাত দিন নাই। মৃত্যু যেন সবচেয়ে সহজ, ঢাকাতে জোড়া খুন হলো, ঘরের মধ্যে ঢুকে 5 মিনিটের মধ্যে দুটো মানুষকে শেষ করে দিল। কিছুদিন আগে আমাদের রাজশাহীর বাগমারাতে, এখানে বলে শিয়া মসজিদ ছিল তার ইমামকে খুন করল, ওদিকে বগুড়াতে নাকি কাদিয়ানী মসজিদ ছিল সেখানে এক ইমামকে খুন করল, অথচ পাশাপাশি সেখানে বছরের পর বছর ধরে এরা বসবাস করছে, কারোর সঙ্গে কোনো হিসিং নাই, কোনো ঝগড়া নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি এই সুন্দর দেশটাকে অশান্ত দেশে পরিণত করার জন্য দেশের এবং বিদেশের চক্রান্ত চলছে, যে কোনো সচেতন মানুষ এটা বুঝে। বাগমারা আহলে হাদিসে লেখা, সেখানে যে কোথায় একটা শিয়া মসজিদ ছিল, আমি নিজে 36 বছর রাজশাহীতে আছি, কখনো শুনিনি। পাশাপাশি গ্রামগুলো কেউ তাদের সঙ্গে কোনো দুশ্মনই করে। বগুড়া তো ঠিক আহলে হাদিস অধ্যুষিত এলাকার মধ্যেই এক ভাই নাকি কবে শিয়া হয়েছে, ওই মসজিদটাতে আহলে হাদিসও সালাত আদায় করে, শিয়ারাও করে, কোনো গোলমাল নেই। হঠাৎ করে মেরে ফেলল, উদ্দেশ্য আহলে হাদিসকে ফাঁসানো, যেন দেখানো যে আহলে হাদিসটাই মেরেছে। এইভাবেই সারা দেশে কেন যেন কিছু একটা কেউ করাচ্ছে, যেসব ছেলেরা মারছে, বাচ্চা ছেলে পেলে 18, 20 বছর, 22 বছর, তারা কিছুই বুঝে না। আগে কমিউনিজমে ধোকা দিয়ে রাত রাতে কোটিপতি হবার নেশা ধরিয়ে দিয়ে ধনীকে মারো, টাকা লুটপাট করে ভাত যোগ করে খাও, যাকে শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগল বলে ইতিহাসে বদনামগ্রস্ত একটা আন্দোলন হিসেবে পরিচিত হয়ে গেছে। দেখলো যে বাংলাদেশের মানুষ ধর্মের বাইরে যাবে না, যতই এদেরকে দুনিয়ার লোক দেখানো হোক না কেন। তাই এখন ধর্মের অপব্যাখ্যা করে ধার্মিক ছেলেদেরকে ধর্মের নামে জান্নাতের লোক দেখিয়ে সুশ্রী দিয়ে মানুষ হত্যায় লাগানো হয়েছে। পিছনে অপব্যাখ্যাকারী কিছু টুপি দাঁড়িওয়ালাদেরকেও কাজে লাগানো হয়েছে, কারণ ক্লিন শেপের কথা শুনে কেউ ধর্মের কাজ করে না। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম খাগড়াছড়িতে একটা মসজিদের ইমাম 14 বছর ধরে আছে, সে আসলে মুসলমানই নয়, বিদেশির চর। অনেক আগে এগুলো জানতাম, 71-এর ব্যাপারে শুনছিলাম, আমাদের দৌলতপুর বিএল সরকারি কলেজের পেশ ইমাম যিনি, তিনি নাকি সেখানে 18 বছর ধরে ইমামতি করছেন, অথচ তিনি ভারতের চর হিন্দু, ধরা পড়েছিল সেই সময়। এই যুগে যে এখন ধরা পড়বে এটা আমাদের কল্পনাতে ছিল না, এখন তো দেশের যুদ্ধ বিগ্রহ কিছু নাই, অথচ সেদিন ধরা পড়ল। এখন আমাদের রাজশাহী ঢাকায় কোনো ইমাম সাহেবরা যদি এরকম কারো আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন, তা আমরা বুঝবো কেমন করে। তাই ইন্টারনেটে গরম গরম বক্তৃতা হয় জিহাদের নামে, কিতালের নামে তরুণদেরকে উস্কে দেওয়া হয়, মারো ধরো ভক্তলোহম হাস অজাত্যমোহম, যেখানে করো সেখানে ধরো, খতম করো, দিন কায়েম করো। মাঝে মধ্যে এমন এমন চমকি দেওয়া খবর বের হয়, যেটা আমরা বহু আগে ধারণাও করে সম্বন্ধ থেকে লিখছিলাম, গত সপ্তাহে বেরিয়ে গেল ব্রিটিশ মন্ত্রীর মুখ দিয়ে, এমপির মুখ দিয়ে, যে যে আইএস করা হচ্ছে এটা হলো সম্পূর্ণরূপে ইসরায়েলের মোসাদ দ্বারা পরিচালিত। মোসাদ কারা? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আর ইসরায়েলকে চালায় কারা? কান টানলে মাথা চলে আসে না, সবাই তো জানে ইসরায়েল কাদের সৃষ্টি। এই জন্য একটা প্রবাদ আছে, আমেরিকা যার বন্ধু তার আর কোনো শত্রু লাগে না। ঢাকায় মানুষ খুন হয়ে গেল, আমাদের কি বলে ওটাকে, আমেরিকান রাষ্ট্রদূত এক মহিলা দরদে গলি একেবারে কেঁদে অস্থির এসে বলছে, আপনাদের ক্ষমতা নেই এদেরকে প্রতিরোধ করা, আমরাই আপনাদের সাহায্য করব। ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিহত হলেন সেদিন আমেরিকাতে 956 জন মানুষ নিহত হয়েছে, আপনারা ওইগুলো ঠিক করেন পরে এখানে আসেন। সুন্দর বলেনি, নিজের দেশ সামলাতে পারেন না আর আপনার পরের দেশ সামাল দিয়ে আসতেছেন, এই একটা সাহসী উচ্চারণের জন্য অন্তর থেকে ধন্যবাদ বেরিয়ে যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, যাবে না তো? বলেনি যে আসেন আসেন আসেন, আমার পারলাম না, তা তো বলেনি। সারা দেশ এখন তো ভক্তিতে গদ গদ, তাদের লোকদের মেরে ফেলা হয়েছে, কিন্তু কই যখন একটা ইমামকে মারা হলো, একটা মুয়াজ্জিনকে মারা হলো, তখন তো কেউ কাঁদেনি বিদেশিরা। বহু প্রশ্ন আছে এর মধ্যে, এক কথায় শেষ, এটা সম্পূর্ণরূপে বিদেশি চক্রান্ত বাংলাদেশকে তাদের বগলদাফা করার জন্য। অতএব শাসক সম্প্রদায় সাবধান, আপনারা 70 কোটি মানুষের আমানত আপনাদের উপরে অর্পিত হয়েছে, নিজেদের ব্যক্তি স্বার্থে যেন দেশের স্বার্থকে বিদেশিদের কাছে জলাঞ্জলি দিবেন না। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে এভাবে, তারা আসলে ইসলামের বিধান মেনে এই কাজ করছে না। এজন্য তরুণদেরকে বলছি, বাবা তোমরা সাবধান, রঙিন চশমা পরে বাজারে নেমো না, রঙিন চশমা সব লাল দেখা যায়, কালো চশমা সব কালো দেখা যায়, ফ্রেশ চশমায় ফ্রেশ দেখা যায়, ফ্রেশ দেখার চোখ তোমাদের এখন হয় নাই, এজন্য মুরব্বি মানতে হয়। এ বিষয়ে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এগুলো সবসময় সামনে রাখবে, ইনশাআল্লাহ মুসলমান কখনোই পদভ্রষ্ট হবে না যদি সে কোরআন এবং হাদিস মতে জীবন পরিচালনা করে। কোরআন হাদিসের অবব্যাখ্যা করে যদি কেউ কোনো কথা বলে সেটা কিন্তু বোঝা যায়, গরম গরম বক্তৃতা হয়, ইন্টারনেট কাঁপিয়ে দেয়, এটাই হলো এই অপব্যাখ্যাকারী মৌলানা। স্টেজে উঠলে এমনভাবে বক্তৃতা করে মনে হয় যেন জান্নাতের হাতের মুঠোর মধ্যে, ও যাই বলবে সে জান্নাতে চলে যাবে, ভাবখা নেই। এই ধরনের নগদ নগদ কথা যে সমস্ত হুজুররা বলেন, সাবধান তাদের থেকে, ওদের থেকে সাবধান করার জন্য 1500 বছর আগে ওমর ফারুক আমাদেরকে সাবধান করে গেছেন, সাবধান। ইসলাম ধ্বংস করে তিনটা মানুষ, একটা হলো কিন্তু আলেমরা, পদভ্রষ্ট আলেমরা আর পদভ্রষ্ট নেতারা, আর এই সঙ্গে যোগ করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক, প্রখ্যাত তাবি, পীর দরবেশরা, এরা সব ইসলামের দুশ্মন। অতএব খুব সাবধান, কোরআন হাদিস একদিকে থাকবে আর মানুষের বক্তব্য আরেকদিকে থাকবে, কোরআন হাদিস হবে মানদণ্ড, আমার আপনার কথা ভুল হতে পারে, আর ব্যাখ্যা উল্টাপাল্টা করলে কিন্তু যে কোনো সচেতন মানুষ ধরে ফেলে দেবে। মানুষ হত্যা করা ইসলামকে সমর্থন করে? কোনো বিবেককে সমর্থন করে? ইসলাম পরে যায়, কোনো বিবেককে সমর্থন করে? একটা মানুষকে আল্লাহ নিজ দুই হাতে গড়েছেন, একটা মানুষকে আল্লাহ কত দরদ দিয়ে সৃষ্টি করেছেন, যারা হাদিস জানেন তারা জানেন, কোরআনে সূরা সোয়াদে 75 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার দুই কানে হাত দিয়ে মানুষ সৃষ্টি করি। রুহ আসে আল্লাহর কাছ থেকে মায়ের গর্ভে 120 দিনের মাথায়, সেখানে ফেরেশতা তাকে যেরকম মুরগির ডিম তা দেয়, ওরকম ফেরেশতা তাকে সেখানে তৈরি করে, তিনটা অন্ধকার পর্দার ভেদ করে ফেরেশতা সেখানে গিয়ে ওই সুন্দর শিশুটাকে কিভাবে বীর্যবিন্দু থেকে রক্তবিন্দু, সেখান থেকে গোস্তবিন্দু, সেখান থেকে হাড্ডি, সেখান থেকে মজ্জা, এমনি করে করে করে করে 120 দিনের মাথায় তার কপালে 4টা বস্তু লিখে দেন, তার আয়ুষ্কাল কতদিন হবে, তার মৃত্যু কত কবে কোথায় হবে, সে দুনিয়াতে কি কি আমল করবে, এবং সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই 4টা বস্তু আল্লাহর হুকুমে সেখানে লিখে দেওয়া হয়। এই আদরের ছোট্ট মানব শিশুটাকে আপনি হত্যা করবেন, আল্লাহ কি খুশি হবে নাকি? আল্লাহ কি বলতে শোনেন, ومن اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا لاجل من اجل ذلك এই কারণে, কি সে কারণ অনুবাদ করে দিয়ে, এই কারণে আমরা বনু ইসরায়েলের উপরে ফরজ করে দিয়েছিলাম যেন এই বিষয়টি যে ব্যক্তি একটা জীবনকে হত্যা করবে অন্য জীবনের বিনিময়ে ছাড়া, ও ফাসাদিন ফিল অর্ধে, এবং পৃথিবীতে বা জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যতীত, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটা মানুষকে তুমি মেরেছ, আল্লাহ বলতো তুমিও পুরো মানব জাতিকে হত্যা করলে। কারণ যাকে মেরেছ সে বেঁচে থাকলে তার সন্তানাদি হতো, তার নসলে আরও সন্তানাদি হতো, পুরো সব শেষ করে দিলে তুমি, কথা ঠিক না? একটা গাছ মেরে ফেললে তো আর তো ফল হবে না, ফুল হবে না, কিছুই হবে না। কাতালা না সার জামিয়া, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। ওমান আহাইয়াহা, আর যে ব্যক্তি তাকে প্রাণে বাঁচিয়ে রাখলো, সেজন্য পুরো মানব জাতিকে বাঁচিয়ে রাখলো। আল্লাহ পাকের বাণী ভাইটা আমাদের তৈরি করার কোনো কথা না। এই জন্য হাদিসে কড়াভাবে বলা হয়েছে বিচারকদের উদ্দেশ্যে, খবরদার সাধ্যমতো চেষ্টা করো মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য, সামান্যতম কোনো সন্দেহ যদি থাকে সেখানে খবরদার তোমরা তাকে হত্যা করো না। দয়ার নবীর এই বাণী কি আমরা মানি? যাকে তাকে সেখানে সেখানে ধরে খুলে মেরে ফেললাম, একবার কি তাকিয়ে দেখেছি এর পরিণতি কি হবে? ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, অথচ বনী ইসরায়েলের কাছে এসেছিল আমার রসুলগণ স্পষ্ট ওহী নিয়ে, দলিল নিয়ে। ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ, এরপরেও অধিকাং বহু মানুষ বনিস্টাইলের মধ্যে এই পৃথিবীতে সীমালঙ্ঘনকারী হয়ে গেল। সূরা মায়দা 32 নম্বর আয়াত। মিন আজলে জালেকার ব্যাখ্যা হাফেজ ইবনে কাসির বলছেন, আদমের সন্তান কাবিল যেহেতু হাবিলকে হত্যা করেছিল, এই কারণে আল্লাহ পাক এই নির্দেশ দিলেন যে তোমরা যদি একটা মানুষকে মারো তাহলে তোমাদের গুনাহ হবে কি, পুরো মানব জাতিকে হত্যা করার সমান গুনাহ তোমার ঘাড়ে চাপবে। এটারই ব্যাখ্যা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, দেখো পৃথিবীতে খুনের এই প্রথা প্রথম শুরু করেছিল কাবিল, অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে খুন করবে ওই খুনের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। এটা সহিহ হাদিস। কোন যুগে কাবিল চলে গেছে আর এ যুগে একটা মানুষ খুন করলে সেই গুনাহ যদি কাবিলের ঘাড়ে চাপে, তাহলে আমাদের উপায়টা কি হবে? যারা মানুষকে খুন করার ফতোয়া দিচ্ছি তাদের উপায় কি হবে? যারা মানুষকে খুন করার হুকুম দিচ্ছি তাদের উপায় কি হবে? যারা ক্ষমতা আছে বলে গুম করে অপহরণ করে মানুষকে নিয়ে যাচ্ছে, তার পরিবারকে চিরদিনের মতো হতাশায় নিক্ষেপ করে, তাদের উপায় কি হবে? হত্যা করার চেয়ে যে গুম করা তো আরো বেশি কষ্টদায়ক, তাই না? সিলেটের ইলিয়াস হারিয়ে গেছে 3 বছর, তার স্ত্রী এখন পর্যন্ত ছবি বুকি নিয়ে কাঁদছে আর বলছে আমি অবশ্যই তো আমার স্বামীকে ফিরে পাবো। কি মর্মান্তিক, কল্পনা করা যায় এগুলা? যারা এগুলো করে তারা এই আয়াতগুলো ভালো করে মনে রাখেন। আমার রসুল্লা তাদের কাছে স্পষ্ট বক্তব্য নিয়ে এসেছিল কিন্তু তারা মানেনি। অন্যা কাথিরা মেরেন না আছে লামুসরিফুন, অধিকাংশ মানুষ নয় বহু মানুষ এই জনপদে সীমালঙ্ঘনকারী। এক কথায় যারা এইগুলো করছে তারা আল্লাহর বিধানকে লঙ্ঘনকারী, এই আয়াতটার বাস্তব দলিল। ইমাম কুরতুবী একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে আল্লাহ পাক খাস করলেন কেন বনী ইসরায়েলকে? সবাই তো খুন খারাপি করে, বনী ইসরায়েলকে খাস করলেন কেন? এই জবাব উনি দিচ্ছেন যে বনী ইসরায়েলে প্রথম উম্মত যারা খুন খারাপিতে সীমা ছাড়িয়ে গেছিল, ইতিপূর্বে টুকটাক হয়তো কিন্তু তাদের উপর খুন টোটালি নিষিদ্ধ ছিল, এজন্য খুবই কম ছিল। কিন্তু এই ইহুদিরা, বনী ইসরায়েল বলতে ইহুদি নাসরা দুটাকেই বোঝায়, এরা খুন খারাপিতে সীমা ছাড়িয়ে গেছিল, আর এই জন্য তাদেরকে আল্লাহ পাক এখানে খাস করে বলে দিয়েছেন। আজকের পৃথিবীতে যত অশান্তির মূলে কি ইহুদি নাসরা নয়? তাদেরই থিওরি, তাদেরই মতবাদ, তাদেরই টাকা পয়সা, তাদেরই চক্রান্ত ষড়যন্ত্র সারা পৃথিবীব্যাপী চলছে। বিশেষ করে মুসলমানরা যাতে মাথা উঁচু করতে না পারে, ইসলাম যাতে প্রচারিত হওয়ার সুযোগ না পায়, তার জন্য যত রকম ষড়যন্ত্র চক্রান্ত রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, সব দিক দিয়ে চালিয়ে যাচ্ছে পৃথিবীতে কারা? এক কথা জবাব ইহুদি নাসার এবং তাদের দোসর ব্রাহ্মণ্যবাদী শক্তি। আর এই জন্য ইমাম কুর্তুবি বলছেন আল্লাহ পাক এখানে শুধু বনি ইসরায়েলকেই খাস করেছেন। ইবনে কাসির একটা হাদিস এনেছেন আবু হুরায়রা থেকে, যখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে অবরোধ করে রাখা হলো, আপনারা ইতিহাস সবাই জানেন, বিদ্রোহীরা উসমানকে গৃহে অবরোধ করেছিল প্রায় 40 দিন, তারপরে তারা তাকে হত্যা করে। এই সময় একজন প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন রিস্ক নিয়ে, বিদ্রোহীদেরকে ডিঙিয়ে তিনি ঘরে ঢুকলেন। হে আমিরুল মোমিনীন, আপনার জীবন রক্ষা করা আমাদের জন্য ফরজ, আপনি অনুমতি দিন আমরা আপনার জীবন রক্ষার জন্য অস্ত্র ধারণ করি। তখন উসমান গনি কি জবাবটা দিয়েছিলেন ওইটাই খেলে আপনার শোনেন। ইয়া আবা হুরায়রা, আলা তাআলাউ আন্নাকতুল আন-নাস জামিয়া, তুমি কি চাও ওয়াইয়া মাআহুম, সমস্ত মানুষকে হত্যা করতে এবং তার মধ্যে আমাকেও হত্যা করতে চাও তুমি? কাল আল্লাহ, আবার বললেন যে না, তা আমি চাই না। কালা ফাইন্নাকা ইন কাতালতা রাজুলান ওয়াহিদান ফাকাআন্নামা কাতালতা আন-নাসা জামিয়া। হে আবু হুরায়রা, আমার জীবন বাঁচানোর জন্য যদি তুমি একটা মানুষকেও হত্যা করো, ফাকাআন্নামা কাতালতা আন-নাসা জামিয়া, তুমি সমস্ত মানব জাতিকে হত্যা করলে। ফানসারিফ মাজুনান লাক মাজুরান গায়রা মাজুর, অতএব তুমি ফিরে যাও, তোমাকে অনুমতি দেওয়া হল, তুমি পুরস্কার পাবে আল্লাহর কাছে, এসেছ যেহেতু আমিরকে বাঁচানোর মহব্বতে, এই জন্য তুমি অবশ্যই নেকি পাবে, তুমি গুনাহগার হবে না। তোমরা রেখে দেবো আমার নিজের জীবন বাঁচানোর জন্য সমস্ত মানব জাতিকে হত্যা করার অনুমতি আমি দিতে পারি না। বলুন আলহামদুলিল্লাহ, মুসলমানদের খলিফাদের এই দৃষ্টান্তই সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় নয় কি? আমার জীবন বাঁচানোর জন্য চারিদিকে একেবারে পুলিশ পালার ভর্তি, এক একটা লোকের প্রোটোকল দিতে দিতে পুলিশ বাহিনী যান শেষ, অথচ প্রখ্যাত খলিফা আলী ইবনু আবি তালেবকে যখন বলা হলো হে আলী, চারিদিকে বিদ্রোহী খারেজিরা আপনাকে হন্যে খুঁজছে মারার জন্য, আপনি মসজিদে যাওয়ার সময় কাউকে সাথে নেবেন, একা একা যাবেন না। আলী দার্থহীন কণ্ঠে জবাব দিচ্ছেন, শোনো হে প্রশ্নকারী, আল্লাহ পাক তোমার এবং আমার দুই কাঁধে দুজন ফেরেশতা রেখে দিয়েছেন আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, যেদিন আল্লাহর হুকুম হবে আমাকে হত্যা করার জন্য, সেদিন আল্লাহর হুকুমে ওই ফেরেশতা দুটো সরে যাবে, তারপর আমি নিহত হব। আর যদি আল্লাহ পাক আমাকে মৃত্যুর হুকুম না দেন, ওই ফেরেশতাই যথেষ্ট আমাকে পাহারা দেওয়ার জন্য, মানুষের দরকার নাই। কি চমৎকার ইমানের জবাব! উসমান নিহত হলেন, এরপরে আলীও নিহত হলেন, কিন্তু তাদের ইমানের জাজবাটাকে খেয়াল করে দেখেছেন? উসমান নিজের জীবনকে তুচ্ছ মনে করেছেন, তথাপি যেন আরেকটা মানুষ না মরে। আলীও ঠিক তাই, আমার জন্য ফেরেশতাই যথেষ্ট, প্রহরী কি দরকার? এগুলি কি আমাদের জন্য শিক্ষণীয় নয়? কোথায় ইমান? মুসলমানদের এই সাহস ছিল বলে তারা বিশ্ববিজয়ী বীরে পরিণত হতে পেরেছে, ভীত কাপুরুষটাই খালি পাহারানে ঘুরে বেড়ায়, সাহসী মানুষের কোনো কিছু তকা করে না, আল্লাহর পরে সে ভরসা করে। আবু হুরায়রা বলছেন, ফালাম উকাতিল, আমি চলে এলাম কিন্তু যুদ্ধ করলাম না, কিন্তু কদিন পরেই আমার আমির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদ্রোহীদের হাতে তিনি নিহত হলেন, আমরা কিছুই করতে পারলাম না, অনুমতি দেননি তো। আলী একবার গেছিলেন যে উসমান খালি অনুমতি দাও, আমার দুই ছেলে হাসান হোসেন যথেষ্ট তোমাকে রক্ষা করার জন্য, কারোরই দরকার হবে না। ওসমান আলীকেও অনুমতি দিলেন না। আলী নিজেই তো বিখ্যাত যোদ্ধা, আপনারা জানেন, খায়বার বিজেতা সেনাপতি। আর হাসান হোসেন ঠিক ওরকম বীর, বাপের বীর সন্তান, কিন্তু তাদেরকেও তিনি অনুমতি দেন নাই। শুধু একটাই কারণ, হে আবুরেরা, তুমি কি চাও আমার জন্য তুমি পুরো মানব জাতিকে হত্যা করবে? আবুরেরা বললেন, তা কেন চাইব, কারণ এই আয়াতটাই কিন্তু উসমানকে বাধ্য করেছিল হত্যা না করার জন্য। কারণ যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে, আল্লাহ বলছেন সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। এই আয়াত তো উসমানের জানা ছিল, আর সেজন্যই কিন্তু তিনি অনুমতি দেন নাই। আল্লাহ পাক বন্ধুত্ব বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদা লাহু আযাবান আযীমা, সূরা নিসা 93 নম্বর আয়াত। যে ব্যক্তি একটা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল, তার বদলা হল জাহান্নাম, খালিদান ফিহা, চিরদিন সে সেখানে থাকবে। ও গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ পাক ক্রুদ্ধ হবেন, ও লানাহু, তার উপরে লানত করবেন, ও আদা লাহু আযাবান আযীমা, তার জন্য প্রস্তুত করবেন ভয়ঙ্করতম আযাব। এতগুলো কথা একসাথে, প্রথম কথা হচ্ছে জাযাউহু জাহান্নাম, বললি তো যথেষ্ট, তাই না? কিন্তু এতটুকু যে আল্লাহ ক্ষান্ত হন নাই, এরপরেই বলছেন খালিদান ফিহা, চিরদিন সেখানে থাকবে। কাফেররাই চিরদিন থাকে, আর হত্যাকারী ব্যক্তিও চিরদিন থাকবে। যারা মানুষ হত্যা করছো, তোমরা দুনিয়ায় হতে একটা মানুষকে হত্যা করলে, তোমার তো মরবে, মৃত্যু তোমার হবে একদিন, তখন তুমি কোথায় থাকবে? অন্যরা তো যা হোক ইমানের বদলে জান্নাত জাহান্নাম দিয়ে বেরিয়ে আসবে একসময় একসময়, আর তোমার তো আশা করার সুযোগই নেই। পরিষ্কার আল্লাহ বলে দিয়ে খালিদান ফিহা, চিরদিন তুমি সেখানে থাকবে কাফেরদের সঙ্গে, যদিও তুমি মুসলমান, ইসলামের নামেই মারতেছো। হযরত আলীকে যে মেরেছিল সে কি ইসলামের নামে মারেনি? কোরআনে আয়াত পড়েছিল সেই সময়, ওই কোরআন তাকে ভুল পথে নিয়ে গেছিল। আলী বলেছেন, কালেমাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল লাবুদ্দা মিন ইমারাতিন বিরাতান কানাত আও ফাজিরাতান। এই তরুণ ছেলেরা কোরআনে আয়াত বোঝে নাই, তারা বলছিল আলীকে মারার পরেই আহত হলেন তো, ইয়া আলী, লা হুকমা ইল্লাল্লাহ, লাইসা লাকা ওয়া লিয়া সাহাবাকা শাইউন ফিল হুকুমা, হে আলী, আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, তোমার বা তোমার সাথীদের কোনো বিধান চলবে না, কোনো আইন চলবে না। আলী তখন বলেছিলেন, কালেমাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল লাবুদ্দা মিন ইমারাতিন বিররাতান কানাত আও ফাজিরাতান। কথা ঠিকই বলেছে কোরআনের আয়াত সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, কিন্তু ব্যাখ্যা ভুল বুঝেছে। অবশ্যই শাসন ক্ষমতায় ভালো মানুষও আসতে পারে, মন্দ মানুষও আসতে পারে, সবসময় তোমার মন মতো ফেরেশতা আসবে, এটা তুমি চিন্তা করলে কিভাবে? আলীর মতন মানুষের ব্যাখ্যা ওই সময় তো 18-20 বছর ছেলেদের পছন্দ হয়নি সেদিন, সেজন্য তারা আলীকে হত্যা করলো। আরো দুজনকে মারাক প্ল্যান ছিল, কিন্তু মারতে পারেনি, মুয়াবিয়াকে এবং আমর ইবনে আসকে। আসকেও কি তারাই মারতেছে না সেলিব্রিটিরা? কোন মুরব্বি মারে? সেলিব্রিটি 8-10 বছরের, 20-25 বছরের সেলিব্রিটি, তারা এইসব জেহাদি হয়ে কেতালি হয়ে দিনের খাদেম হয়ে হুকুমত কায়েম করার জন্য ঝাঁপ দিয়ে পড়তেছে। তাদেরকে কোরআন হাদিসের অপব্যাখ্যা যারা করিয়েছে তারাই এর জন্য মূল দায়ী। আর দূর থেকে যারা কলকাঠি নাড়ে তারা তো এক নম্বর দায়ী। এগুলো দূরদর্শিতা না থাকলে ইসলামী সমাজ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে। ইসলাম কখনোই মানুষকে হত্যা করে মানুষের হেদায়ত কামনা করে না। মানুষ বেঁচে থাকলে তো হেদায়ত হবে, তাকে তো তওবা করার সুযোগটা তো আপনি দিবেন। বড় বড় নাম করা নাস্তিক পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে না দিনের দাওয়াতে? আজকে হচ্ছে কি পাশ্চাত্য বিশ্বে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, এমনকি ইরাকের যুদ্ধবাদী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, ইরাকে তিনি হাজার হাজার মানুষকে হত্যাকারী, তার নিজের আপন শ্যালিকা মুসলমান হয়ে গেল, হেজাব পরল, পাশ্চাত্য সালাত আদায় শুরু করে দিয়েছে, এত একটা মানুষকেও পর্যন্ত ইসলাম টেনে আনতে সক্ষম হয়েছে, তারই আপন ভগ্নিপতি টনি ব্লেয়ার তাকে টানতে সক্ষম হয় নাই। এগুলি কি ভোট দলিল না? ইসলামের যে নিজস্ব শক্তি আছে, ইসলাম মানুষকে আখিরাতের কথা বলে, মৃত্যুর পরবর্তী জীবনের কথা বলে, যে জীবন সম্পর্কে বস্তুবাদীরা বলতে পারে না, সেইখানকার চিরস্থায়ী শান্তি অথবা শাস্তির চিরন্তন বিধান ইসলাম মানুষের সামনে যখন তুলে ধরে, সে জানে যে আমি তো নিজ ইচ্ছায় দুনিয়াতে আসেনি, ঠিক অমনিভাবে নিজ ইচ্ছায় তো দুনিয়া থেকে বিদায় হব না, যে অদৃশ্য শক্তি আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, সে অদৃশ্য শক্তির মাধ্যমে আমি চলছি, আমি পেটে দুটো ভাত দিচ্ছি, গিলছি মাত্র, পেটের মধ্যে কি করে হজম হচ্ছে আমি কি বলতে পারি? পেটটা তো আমার বডির মধ্যেই আছে, পেটের মধ্যে একটা মোচড় দিলেই আমার সব বুদ্ধি শেষ, একটু যদি পেট ব্যথা করে আর লেখাপড়া ভাল লাগে না, কাজ বন্ধ হয়ে যায়, শুয়ে পড়তে হয়, অথচ নিজের পেটের উপরে আমার কোনো আধিপত্য আছে? যে লোক নিজের পেটের উপরে আধিপত্য রাখে না, নিজের মাথায় কটা চুল জীবনে গুনি বলতে পারে না, সেই লোক এত মাতবারি করে কিসের জোরে? তার অসাহায্য সে নিজে বোঝে না, সে দেখতেই পাচ্ছে তার সামনে তার নাতিপুতি জন্ম হচ্ছে ছোট্ট এক বিঘেত লম্বা, আর এরাই তার জীবদ্দশায় বড় হয়ে গেল, বিবাহ দিল, কেউ কেউ সাড়ে তিন হাত লম্বা করলো, ও তো ছোট্ট বাচ্চাই থাকার কথা ছিল, লম্বা হলি কেন? কেন গ্যাস শক্তি হলো? একই রক্ত তোমার দেহে, বাবার দেহে যা রক্ত, ছেলের দেহ সে একই রক্ত, ছেলে এখন তরতাজা নবজোয়ান শক্তিশালী, অর্থ বাবা এখন হুমড়ে গিয়ে পড়ে যাচ্ছে আর হাঁটু জোর নাই। কে তোমাকে দুর্বল করলো, কে তোমাকে শক্তিশালী করলো? যে কোনো চিন্তাশীল মানুষ বুঝতে পারে যে আমরা প্রত্যেকে একটা অদৃশ্য মহাশক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছি, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর এইখানে গিয়েই আমেরিকা, ইংল্যান্ডে, জার্মানির নাস্তিক এখন সমানে মুসলমান হয়ে যাচ্ছে, এবং জার্মানির প্রধানমন্ত্রী মার্কেল তো বলেই ফেলেছে 2050 সালে জার্মানি প্রায় সব মুসলমান হয়ে যাবে। আসেন কোথায়? এই ইসলামকে খতম করার জন্যই, খ্রিস্টানরা নিজেদের ধর্ম টিকানোর জন্যই যাবতীয় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ইসলামকে নষ্ট ধর্ম, জঙ্গি ধর্ম, সন্ত্রাসী ধর্ম ইত্যাদি তৈরি করার জন্য। ওরা এসে বললে তো হবে না, মুসলমান ছেলেদের দ্বিদেশে করাতে হবে, তাই না? এদের মুসলমান ছেলেদের মাথা খাওয়ার জন্য কিছু মৌলিক করে ভাড়া করে রাখছে, তারা গরম গরম বক্তৃতা করে, সেই বক্তৃতা শুনে ছেলেবেলে চিৎকার লাভ দিয়ে ওঠে, এবং তারা যে ধর্ম আর কাট, কাল্লা কাটলি জান্নাত, তার ধারণা হয়ে গেছে, মেরে দাও, জান্নাত তোমাদের অপেক্ষা করছে। দলিল, আল্লাহ নবী রাতের অন্ধকারে গিয়ে গোপনে কাব বিন আশরাফ ইহুদি নেতা হত্যা করেছিলেন, আল্লাহ নবী যদি হত্যা করতে পারে আমরা কেন পারবো না? এই সবগুলো তাদের সামনে আছে, এই জন্য সিরাত রসুল আমরা এগুলো আলোচনা করে দিয়েছি, বাড়ি গিয়ে পড়ে দেখবেন। তিনি কেন মেরেছেন, কোন প্রেক্ষাপট ছিল? তিনি তো নবী, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি আর তুমি কি সমান? দেশের আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, আদালত তার জন্য দায়ী হবে? আমি মারতে পারি না কাউকে, আইন নিজে হাতে তুলে নিতে পারি না। তোমার দৃষ্টিতে আদালত তাগুত ঠিকই আছে, তাগুত হলেও তার জন্য দায়ী সে হবে, তুমি দায়ী হবে না। আমি কেন নিজে হাতে দায়িত্ব নিয়ে একটা মানুষকে হত্যা করে জাহান্নামে চিরদিনের জন্য থাকবার ব্যবস্থা করব? বরং দোয়া করব, এই লোকটা অন্যায় পথে গিয়েছে, আল্লাহ তুমি তাকে হেদায়ত নসিব করো। এই দোয়া করার মানসিকতা তৈরি করো, হত্যা করার মানসিকতা তওবা করো, তাহলে তো হয়ে যায়, তাই না? দোয়া তো কেউ আমরা করি না, খালি মারার তালে থাকি। ইতিহাস তো সাক্ষী দিচ্ছে, যুদ্ধ চলছে ইয়ারমুখের ময়দানে, মুসলিম বাহিনীর সেনাপতি খালেদ ইবনে ওয়ালিদ আর খ্রিস্টান বাহিনীর সেনাপতি স্বয়ং রোম সম্রাটের পক্ষ থেকে এসেছেন, প্রধান সেনাপতি নিজে, তার অধীনস্থ আর একজন সেনাপতি, যুদ্ধ চলছে। একদিন হঠাৎ করে ও বলছে, দুই সেনাপতি মুখোমুখি হয়ে গেছে, তোমরা আচ্ছা তোমাদের ভিতরে আমি রিপোর্ট নিয়েছি, গোপন তদন্ত করেছি, দেখলাম যে তোমাদের খাওয়া দাওয়ার মতন তেমন সংস্থান নাই, ভালো অস্ত্রশস্ত্র নাই, একটা তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সুদূর মদিনা থেকে বেতুল মকদ্দাস পর্যন্ত এসছো, কয়েক হাজার মাইল এসে তোমরা সব রসদ নাই, পত্র নাই, কিছুই নাই, তো এত যুদ্ধের ময়দানে আমাদের আমরা তোমার সঙ্গে পারি না কেন, এই ব্যাপারটা কি বলতে পারো? খালেদ ইবনে ওয়ালিদ বলছে, তুমি আমার কাছে জিজ্ঞেস করছো? তো না, আমি আমরা গোপনে একজন খ্রিস্টান আরবকে গুপ্তচর হিসেবে পাঠিয়েছিলাম, সে আমাদেরকে রিপোর্ট দিয়েছে যে ওহুম ফিল লাইলে রুহবান ফিল নাহারে ফুরসান, ওরা রাতের বেলা আল্লাহর ইবাদতে রত থাকে, দিনের বেলা ঘোড়সওয়ার। তো ব্যাপারটা কি, তোমরা আল্লাহর ইবাদতে রত থেকে কি হয়, পেটে ভাত নেই, পরনে পোশাক নাই, কি? হ্যাঁ, ওটি তো আমাদের শক্তি, আমরা জেহাদ করতে এসেছি আল্লাহর জন্য, দুনিয়া কিছু পাওয়ার জন্য আমরা এখানে আসি নাই, আর আমরা মরার জন্য তো প্রস্তুত, কেউ মরলে আমাদের জন্য জান্নাত হাসতেছে, কারণ নিজস্ব বিধান কায়েম করার জন্য, দুনিয়া মাতব্বরি করার জন্য আমরা এখানে আসি নাই, যাতে মানুষ আল্লাহর বিধান মতে চলে, সমাজে যাতে শান্তি কায়েম হয়, আর সেজন্য আমরা এখানে এসেছি। তাই খাওয়া দাওয়া বড় কথা আমাদের কাছে নয়, তরবারি তো সামনে যা আছে, এটা তো আল্লাহর গায়েবী মদদে আমরা যুদ্ধ করি, বদরের ময়দানে আল্লাহ ফেরেশতা নেমেছিল, এখানেও আল্লাহ ফেরেশতা নামবে, আমরা যুদ্ধ করি না তো, আমরা আল্লাহর সাহসে সাহসী হয়ে জিহাদ করি। তাই তোমাদের ইমান এত জোরদার, আমরা তো খ্রিস্টান, আমরা তো আল্লাহকে মানি, তোমরা আল্লাহকে মানো কিন্তু শিরক করো, তোমরা ঈসাকে আল্লাহর বেটা বানাও, ঈসার মাকে আল্লাহর বউ বানাইছো, তো তোমরা বেটার কাছে গিয়ে ওসিলা ধরো, বেটা তুমি আল্লাহর কাছে তো সমত করো, আমাদের কি ভালো হয়, তোমরা তো মোর্শেক, আর আমরা তো ডাইরেক্ট আল্লাহকে বলি, তা আমাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট সম্পর্ক, আর তোমাদের সঙ্গে ভায়া মিডিয়া সম্পর্ক, এই জন্য তো তোমরা মার খাওয়া খালি মাথা যে কি ঘুরে গেল। আচ্ছা খালেদ, তুমি আমাকে একটু মুসলমান করতে পারো? খালেদ চমকেছে, বলে কি পাগল লেগে রে, হ্যাঁ আমাদের মনে হচ্ছে তোমাদেরটা ভালো, তোমাদেরটা ঠিক, চলো তাহলে আমার ওখানে। অসুখা চলে গেল খালেদের তাঁবুর মধ্যে, সেখানে গিয়ে বলছে, খালেদ জোহরের টাইম হয়ে গেছে, আমি তোমার সঙ্গে নামাজ পড়বো, সালাত আদায় করবো, তো আমাকে একটু শিখিয়ে দাও। তো খালেদ বলে, আগে তুমি বলো কলমা পাঠ করো, তুমি আমার রসুলকে মানো কি না? অবশ্যই মানে, আমার ঈসা নবী নিজে বলে গেছে, শেষ জমানায় আসবেন যে নবী ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, আমি শুনেছি তোমাদের নবী মোহাম্মদের নাম নাকি আহমদ, তা আমি তো সেই কাজই তো করবো। ঠিক আছে এসো কলমা পড়ো আমার সঙ্গে, দৌড়ে একেবারে কলমা শাহাদাত পড়ে দিল, তারপর সালাতের নিয়মকান শিখালেন, একসঙ্গে দুই সেনাপতি সালাত আদায় করলো। বলে আচ্ছা খালেদ, যদি এখনই আমি মরে যাই আমি কি জান্নাত পাবো? খালেদ বলছে, আমার রসুল বলেছেন, আল ইসলাম হাদামা মা কানা কাবলাহু, ইসলাম আনার পরে বিগত সমস্ত গোনা ধসে যায়। তাই আমি তাহলে আরে বসে থাকবো না, তোমার সঙ্গে জিহাদে যাব, আমি নিজে আমার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবো তোমার সাথে। ঠিক তাই হলো, শহীদ হয়ে গেল। এটা যদি ইতিহাস হয়, তা আজকেও আমেরিকা রাশিয়ার জার্মানের যারা ইসলামের দুশ্মনী করছে, ওদের মধ্যেও তো আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হলে ওরাও তো মুসলমান হয়ে যেতে পারে। তাই হত্যাকাণ্ডের রাজনীতি দিয়ে কশ্চিনকালও দিন কায়েম হয় না, দিন কায়েম হবে দাওয়াতের মাধ্যমে, আর ওটা রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, তারপরে কি তুতিল মুলকে মান তাশা, আল্লাহ যাকে খুশি রাষ্ট্র ক্ষমতা দিতে পারেন, ওটা আমি জোর করে নিতেও পারবো না, জোর করে দিতেও পারবো না, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আমাকে আল্লাহর পথে দাওয়াতের কাজ করে যেতে হবে, মানুষের আকীদা আল্লাহমুখী করে নিতে হবে, আর আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ মাহাদে কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আর কওমকে হেদায়াত করো, কেন তারা জানে না। অনেক বিদ্বান এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, মান কাতালা নাফসান ফাল মুমিনুন লাহুম খুসামা, একজন মানুষ যদি হত্যা করে পুরা মুমিন বিশ্ব তার বিরুদ্ধে আল্লাহর কাছে কিয়ামতের দিন বাদী হবে। একজন মানুষকে আপনি হত্যা করেন নাই, পুরা মুমিন যারা আছে পৃথিবীতে সবাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যে ওই লোকটার বিরুদ্ধে বাদী হবে, আল্লাহ এই লোকটা ওই মানুষটাকে হত্যা করেছে, ওই লোকটার তওবা করার সুযোগ দেয়নি, পাক্কা ইমানদার তো সে হতে পারত, অত আমরা তোমার কাছে এর বিচার চাই। ইবনু জায়েদ বলছেন, এর অর্থ এটাও হতে পারে যে কেসাস দ্রুত নাও, হত্যার বদলে হত্যা যে কেসাসের বিধান আছে ইসলামে, তা দ্রুত সেরে ফেলো, দেরি করো না, বিচারের নামে দেরি করলে আরো হত্যাকাণ্ড বাড়বে। সেটা কি হচ্ছে না বাংলাদেশে? এখন আদালতের মাধ্যমে জেল খাটানোর যে একটা বিধান তৈরি করা হয়েছে, এই জেল খাটানোর বিধানটাই তো ইসলাম বিরোধী। সাতজনকে হত্যা করলে নারায়ণগঞ্জে বিচারে খবরই নাই, চলছে চলছে, এটা কি খেলা? হাতে নাতে ধরা পড়া পরে আর বিচার চলে নাকি? ও তো দুদিনে শেষ করে দেওয়া যায়, যেহেতু কোনো বিচার নাই, অতএব সন্ত্রাসীরা উস্কে যাচ্ছে। এই প্রসঙ্গে হাদিস শুনেন, আল্লাহর রাসূল বলেছেন ইসলামিক সাবাল মুবিকা, তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। এক, আশিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। দুই, আসহের, জাদু শিখো না, জাদু করো না। ও কাতল নফস, মানুষ হত্যা করো না। আল্লাহ হারামাল্লাহ ইল্লা বিল হাক্কে, হক ব্যতীত, বিচার ব্যতীত কোনো মানুষকে হত্যা করো না। তাওয়াল্লি আকল মাল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করো না অন্যায়ভাবে। ও আকল রিবা, সুদ খেও না। ও তাওয়াল্লি আমাল সাহাব, যুদ্ধে নেমে পালিয়ে যেও না। ও কাসবিল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, আর সরল সহজ বিবাহিতা মহিলাদেরকে ব্যভিচারের তোহমত দিও না। এই সাতটা ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। এখানে গিয়ে একটা ঘটনা আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না কুরাইশান আহাম্মুম শানুল মারাতিল মাখজুমিয়্যা আল্লাতী সারাকাত। কুরাইশ বংশের একটা গোত্র, মাখজুমি গোত্র, আবু জেহাল যে গোত্রের নেতা ছিলেন, এটা সব মুসলমান হয়ে গেল। এই গোত্রে একজন মহিলা চুরি করল, যেহেতু সম্মানিত বংশের সম্মানিত মহিলা, তো তার সম্পর্কে বিষয়টা বিবেচনা করার জন্য আল্লাহ রসুলের কাছে অনুরোধ আসলো। অনুরোধ করার সাহস কার হয় না, সে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় উসামা বিন জায়েদ, নাতির এত বেশি প্রিয় হয় নানাদের, তাই না? চিরকাল নানা নাতির সম্পর্ক দারুণ মধুর, তো কারো সাহসে কুলায়নি। শেষকালে উসামা বিন জায়েদকে বলালো, তুমি যে একটু বলো তো আল্লাহ রসুলের কাছে এই বিষয়টা। তো উসামা যে বললেন, বলো পরে তখন জবাবটা আল্লাহ রসুল দিচ্ছেন কি জানেন, আতাশফি হাদ্দিমের হুদুদিল্লাহ, তুমি আল্লাহ দণ্ডবিধি সময়ের মধ্যে একটা দণ্ডবিধি সম্পর্কে আমার কাছে সুপারিশ করছো। তুমা কামা, অতঃপর তিনি দাঁড়িয়ে গেলেন, ফাখতাতাবা, এবং খুতবা দিলেন, সবাইকে ডেকে ভাষণ দিলেন, কি বললেন, সুম্মা ক্বালা ইন্নামা আহলাকা আল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীফ তারাকূহু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা মুত্তাফাকুন আলাইহি। শুনে রাখো হে মুসলমানরা, তোমাদের পূর্বিকার উম্মত যারা ছিল তাদের অবস্থা ছিল এই, তাদের মধ্যে কোনো শরীফ লোক, শরীফ মানে বুঝতে পারছেন তো, উঁচু দরের লোক যদি চুরি করতো তারা খুব হোক তার তাকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফিহিম দঈফ, দঈফ মানে দুর্বল, আর তাদের মধ্যে কোনো দুর্বল লোক যদি চুরি করতো আকামু আলাইহিল হাদ, তার উপরে দণ্ডবিধি কার্যকর করত। আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতিমা আজকে চুরি করে, আমি মুহাম্মদ নিজ হাতে তার হাত কেটে দেব। বলো সুবহানাল্লাহি বিহামদিহি। এরকম সাহসী উচ্চারণ কোন দেশের নেতা বা প্রধানমন্ত্রী পারবেন কি বলতে? সাহস নাই। অন্যের মারার বেলায় অনেক কথা বলা যায়, নিজের সন্তানদের গায়ে হাত দিতে সাহসে কুলাবে না? তাদের জন্য তো দুনিয়া সব কিছু করি আমরা। এই হাদিসে যথেষ্ট ন্যায় বিচারের জন্য, এই ন্যায় বিচার না থাকলে দেশে অশান্তি বাড়বে। এ প্রসঙ্গে একটা হাদিস শুনেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদ্দুন ইউমালু বিহি ফিল আরদি খায়রুন লি আহলিল আরদি মিন আইয়ুমতারু আরবাঈনা সাবাহান, রাওয়াহু ইবনু মাজাহ বি ইসনাদিন সহীহ। একজন অপরাধীর উপরে শাস্তি বিধান করা, দণ্ডবিধি কার্যকর করা, 40 দিন বৃষ্টি হওয়ার চাইতে বেশি উত্তম। আপনারা ইস্তেসকা সালাত আদায় করার জন্য কেন মাইকিং শুনছেন না? কেন এগুলো আসছে? গজব, আমাদের পাপেরই ফল এগুলা। যতই আল্লাহ করেন কাজ হবে না, আগে পাপ বর্জন করুন, তারপরে রহমত অর্জন করুন। পাপ বর্জন করবেন না, ধরিদ্রের মানুষ খুন করবেন, আর আল্লাহ তুমি পানি দেওয়া বললে হবে? আল্লাহ বলছেন একটা শাস্তি দাও, একটা দণ্ডবিধি কার্যকর করো, 40 দিন ধরে বৃষ্টি হওয়ার সম পরিমাণ নাকি তুমি পাবে, অর্থাৎ 40 দিন ধরে বৃষ্টি হবে। অতএব প্রশাসনে যারা আছেন, বিচার বিভাগে যারা আছেন, সমাজ নেতা যারা আছেন, সবাইকেই বলবো, সমাজের শান্তি কায়েমের জন্য আন্তরিক হন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে আদৌ দেরি হবে না। আল্লাহ তো রহমত দেওয়ার জন্য বসেই আছেন। আল্লাহ বলছেন যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং আল্লাহকে ভয় করে, আমরা তাদের উপরে আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেব। ওলাকিন কাযযাবু, কিন্তু ওরা তো মিথ্যা বলে আমাকে, তো আমার বিধানই মানে না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অতএব তারা যেহেতু অন্যায় করে আমার তো একটা দায়িত্ব আছে, তাদের পাপের কারণে আমি তাদেরকে গ্রেফতার করে থাকি। আমরা গ্রেফতার হয়ে গেছি আমাদের পাপের কারণে, অতএব পাপ থেকে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আসবে এদেশে। পরিশেষে আগামী বৃহস্পতিবার শবে মেরাজ, এটা বাংলাদেশেই মেদাজ, বাংলাদেশের সীমানা পেরিয়ে উপমহাদেশ থেকে আরো বাইরে চলে যান, পৃথিবীর কোথাও এসেগুলো পাবেন না। এই বিষয়ে ইখতিলাফ আছে মেলা, ২৭ রজব শবে মেরাজ হিসাবে বাংলাদেশে পালিত হয়, অথচ এটার কোনো ভিত্তি নাই। মেরাজ কবে হয়েছিল এ বিষয়ে ৬টি মত পাওয়া যাবে, সিরাতুর রাসূল ২১০ পৃষ্ঠা বাড়িকে খুলে পড়বেন, বিস্তারিত আলোচনা আছে, সংক্ষেপে বলে দিই ৬টা মত আছে কবে মেরাজ হয়েছিল, এটা আল্লাহ রাসূল বলেন নাই, কোনো হাদিসেও নাই, কোথাও নাই, কোনো ইতিহাসেও সঠিক বলা নেই। তবে যেগুলো নিশ্চিত ধারণা করা যায় সেগুলো আমরা বলছি। এক একজন বিদ্যান এক এক রকম বলেছেন। প্রথম মত হল এই যে শবে মেরাজ অর্থাৎ লাইলাতুল মেরাজ তো বলছেন আপনারা, তাই না? বাংলা সব কিন্তু আরবি না, এটা ফার্সি শব্দ। শবে মেরাজ হয়েছিল প্রথম নববী বর্ষে, অর্থাৎ যেবারে আল্লাহ রাসূল প্রথম নবী হলেন যে বছরে, সেই বছরে শবে মেরাজ হয়েছিল, একদল বিদ্যানের বক্তব্য। দুই নম্বর মত হল এটা পঞ্চম নববী বর্ষে। তিন নম্বর মত হল দশম নববী বর্ষের ২৭ রজব, যেটা বাংলাদেশে চালু আছে। চার নম্বর মত হল ১২ নববী বর্ষের রমজান মাসে। পাঁচ নম্বর মত হল ১৩ নববী বর্ষের মহররম মাসে। ৬ নম্বর মত হল ১৩ নববী বর্ষের রবিউল আউয়াল মাসে। এ বিষয়ে সকল ঐতিহাসিক একমত যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল ১০ নববী বর্ষের রমজান মাসে, এটাতে কারোরই কোনো মতভেদ নাই। আর এই বিষয়েও কারো কোনো মতভেদ নাই যে খাদিজাতুল কুবরা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। তো পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল কবে বলেন তো? মেরাজে না? তো পাঁচ ওয়াক্ত সালাত যিনি কখনো আদায় করেন নাই, তার আগে কাউকে মেরাজ হলো? ২৭ রজব মেরাজ, এটা আমরা বলছি দশম নবী বর্ষে ২৭ রজব। রজব আগে না রমজান আগে? আরবি মাস রজব আগে না, রজব পরে শাবান, তারপরই না রমজান। তো রমজানে মারা গেলেন খাদিজাতুল কুবরা, আর রজবের ২৭ তারিখ হচ্ছে শবে মেরাজ। তাহলে মেরাজেই তো ৭৫ সালাত আসলো, তাই কিনা? তাহলে তো খাদিজা অবশ্যই ৭৫ সালাত আদায় করেই তো মরবে, কিন্তু দেখা যাচ্ছে তিনি ৭৫ সালাত আদায় করার সুযোগ পান নাই, অর্থাৎ তখন এটা ফরজ হয় নাই। তাহলে ২৭ রজব ১০ নবী বর্ষের মেরাজ হয় নাই, এটাই নিশ্চিত। অথচ এটাই চলছে বাংলাদেশে, এখানে সব জায়গায় এই যে দিন যদি একটা না করা যায় তাহলে হুজুরদের পকেট ভারী কী দিয়ে হয় বলুন তো? দিন তো নির্দিষ্ট করাই লাগবে, এটা সমস্যা তো। এর মধ্যে বারুণ তাৎপর্য রয়েছে যে কেন দিন আল্লাহ রাসূল বলেন নাই স্পষ্টভাবে, কারণ একটাই, এটা করলে ইহুদি নাসারাদের মতো ওরা যেন বড় দিন পালন করে, মেলা দিন পালন করে না, এই মুসলমানরা দিন পালন করাইতেই থাকবে, এরা মেরাজের মূল তাৎপর্য থেকে ভুলে যাবে, মেরাজের যে মহান গুরুত্ব সে হারিয়ে যাবে, মেরাজের যে সালাত আদায় যে গুরুত্ব মুসলমান ভুলে যাবে, মেরাজের যে মহাসম্মান আল্লাহ রাসূলের এ সব ভুলে যাবে, ওরা ওই দিন পালন করার জিলাপি খাওয়ানোই ব্যস্ত থাকবে। এই জন্য উনি কখনই বলেননি যে অমুক তারিখে মেরাজ হয়েছিল, আবু বকর বলেননি, আবু বকর প্রথম সত্যায়ন করলেন, যে জন্য ওকে সিদ্দিক বলা হয়, কোনো সাহাবি বলেন নাই যে কোন তারিখে মেরাজটা হলো। এই অন্তর্নিহিত তাৎপর্যকে কেউ চিন্তা করেনি। আমরা যেহেতু হাদিসে নির্দিষ্ট নাই, আপনি কিভাবে নির্দিষ্ট করলেন যে ২৭ রজবে মেরাজ হয়েছিল? অতএব এই দিন পালন করার পিছনে যাবেন না, দিন পালন করাটাই তো বেদাত, এরপরে ওই দিনকে নির্দিষ্ট করা আরেকটা বেদাত। ২৭ রজবে মেরাজ হিসাবে পালন করার কোনো বিধান আল্লাহ রাসূল এর জীবনীতে পাওয়া যায় না, তার সাহাবিদের জীবনীতেও পাওয়া যায় না, ইমাম যারা আছেন, মুহাদ্দিসিন যারা আছেন, সালাফে সালিহীন কারো জীবনে পাওয়া যায় না। অতএব এইগুলো বেদাত থেকে আমাদের উচিত হবে বিরত থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন, মানুষ হত্যা করার এই সব নিকৃষ্ট পন্থা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ পাক ফিরে আসার তৌফিক দান করুন। রাজশাহীর এই শান্তিনগরীকে আল্লাহ পাক যেন শান্তিনগরীতে হিসাবে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে কবুল করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।